إن الملائكة لا تدخل بيتا فيه صورة. ফেরেশতাগণ ওই ঘরে প্রবেশ করেন না যে ঘরে ছবি আছে, ছবি। আল্লাহ হেফাজত করো আমাদের। তাকে আমি বলবো না, হয়তো অনেকে আছে বাধ্য হয়ে সরকারি অফিস টবি যে রাখে না, অনেকটা আছে বাধ্য হয়ে কি করবে, আনা আসল যাইছে না, কথা বুঝলেন তো, ছবি ঝুলিয়ে রাখা যাইছে না। আপনি আপনার ঘরের জিম্মাদার আপনি, আপনি আপনার ঘরে যদি ছবি ঝুলিয়ে না রাখেন তো আপনাকে বাধা দিবে না? খবরদার, ঘরে যেন ছবি না থাকে, নিজেরই ছবি। এরকম না অনেকে আছে তোমার বাচ্চা কাচ্চা সব আর ওই ছোটবেলার ছবি, এরকম যদি একটা স্মৃতি হিসেবে রাখে রাখি কিনা একটাও যাই স্মৃতি হবে সেই হিসেবে আবার কি। যদি এরকম হয় পাসপোর্ট আছে ছবি, আপনার পাসপোর্ট 20 বছর আগে 30-40 বছর আগে, এটা অসুবিধা নেই, এটা হলো ডকুমেন্ট হিসাবে আছে। কিন্তু আপনি ছবি রাখবেন অ্যালবামে, বিভিন্ন সময় তুললেন কেরা কেরা সাহ, হ্যাঁ আল্লাহ মাফ করুন। এরপর বলছেন শেষ সন্দেহে বলছেন আহিব আল্লাহ এই জন্য বলছি কারো জন্য এরকম করা আমি এর পক্ষে নই যে মানুষ যে স্মৃতির জন্য ছবি রেখে তুলে রাখে, এটা সহিহ না। وان من عنده صور للذكرى فان الواجب عليه ان يدفعها যে কেউ স্মৃতির জন্য ছবি ছবি রেখেছে তার বাসায়, তার উপর ওয়াজিব হলো সেগুলোকে নষ্ট করে দিবে। আরবিতে অ্যালবাম বলেন আমরা অ্যালবুম, তাই দেয়ালে ঝুলন তো থাকুক অথবা অ্যালবামে থাকুক সব মানা তাহলে তার মানে হলো ফেরেশতাগণ রহমতের ফেরেশতা যেন আপনার ঘরে প্রবেশ না করেন, আপনার বাধা দিয়ে দিয়েছেন। এই ফতোয়াটি আমি শেখ মোহাম্মদ সালেহ আল মুজিব নেট থেকে বের করেছি। এরপরে আরেকটা ফতোয়া উসাইলা রাহিমাহুল্লাহ আন হুকমি ইলবাসি সবিয়্যি সিয়াব আল্লাতি ফিহা সুওর লিযাতিল আরওয়াহ, বাচ্চাদেরকে এমন কাপড় পরানো যে কাপড়ে ছবি থাকে, বুঝছেন, কোন জীবের মানুষের ছবি, ছবিযুক্ত জামা বাচ্চাদেরকে পরানো কি। অনেকে তো আমরা নিয়ে যাই না, সুবহানাল্লাহ, এরকম হয় বাচ্চা একজন ছোট বাচ্চা যেমন 1 বছর 1.5 বছরের বাচ্চা মার্কেটে গেলেন ছবি ছাড়া পাওয়াই যায় ঠিক না, আল্লাহ মাফ সত্যি আমাদের নিশানি বলছেন يقول اهل العلم انه يحرم الباس الصبي ما يحرم الباس ما يحرم الباسه الكبير বিদ্যালয়েরা বলেন বড়দেরকে যে লেবাস পরানো হারাম, ওই লেবাস বাচ্চাদেরকেও পরানো হারাম। বাচ্চার কোন দোষ নাই, দুষ্কার মনে আপনার সে কিছু বুঝে, সে কি বুঝে, সে তাকে আপনি যা পড়াবেন তাই সে পড়বে, বাচ্চার দোষ হল না, দুষ্ট হলো তোমার। وما كان فيه صورة فإلباسه الكبير حرام فيكون إلباسه الصغير حراما أيضا وهو كذلك جاتي صغيرة يتي جي لباسه إتا بروكي برانو جائز نوع شتران شتكو إتا برانو جائز نوع حرام يقول الشيخ رحمه الله والجنة والذي ينبغي للمسلمين أن يقاطعوا مثل هذه الثياب وهذه الأحذية حتى لا يدخل علينا أهل الشر والفساد من هذه النواحي. مسلمان در واجب بولو، مسلمان در اوپر واجب کنید دور جو اوپر قدر اچھیت بولو. علماء اکرام جہاں بولن اچھیت تمہارے ضروری کنید ہوئے تو پوکاسے بودے بات سننا کی ایم بغیر مسلم چلا رہا ہوتا دلیل ہونی کچھ اور ایک سمیہ سے ہمارے جنہیں رکھوا اچھیت نا بولی کی نامی دو کنید اپنا کی بوجہ در کر اچھیت بولتے کی بوجہ چھے বলছেন মানুষের মুসলমানদের উচিত হল যে তারা এই সব কাপড় যেগুলিতে ছবি রয়েছে এগুলিকে বয়কট করা, যেসব জুতায় ছবি রয়েছে এগুলিকে বয়কট করা। আচ্ছা ব্যাপার বলতে আপনি কি বুঝেন, বন্ধ করে দেয়া সবাই বলে আমরা ব্যবহার করবো না, ধরবো না। সবাই যদি নাই কোন যায় ধরেন এক লক্ষ কাপড় এসছে ছবিযুক্ত জামা এসছে, কোন যায় সবাই যদি না ব্যবহার করবো না তো চলে যাও আবার ইসরায়েল, ইসরায়েল তোমরা ইন্ডিয়া দেবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। আবার অনেক সময় দেখা যায় এরকম কোন কোন কোম্পানি আছে, ইসরায়েল কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিও মজুদ, জুতার তলায় আল্লাহ লিখা থাকে, আমরা দেখেছি কিনা? এটা মিথ্যা হবে না, হয়তো মিথ্যা না, কারণ এরকম পরিবার দেখেছি। কিভাবে কিভাবে মানে তুলে ধরে বলার মতো না, আমাদের সম্মুখে সচেতন থাকতে হবে। যত দিন যাচ্ছে তত আমরা ফিতনার সম্মুখীন বেশি, যত দিন যাচ্ছে অবস্থা খারাপ হচ্ছে দিনই নেই। এই বর্তমানে আমাদের সকলের জন্য ওয়াজিব হল আমরা যেন গোষ্ঠীর মহব্বত না রাখি, গোষ্ঠী হিসেবে রাখি, শরীয়তের মন্দির ভিতরে গোষ্ঠীর মহব্বত আর ভালোবাসা রাখি, জাতির মহব্বত আর ভালোবাসা রাখি। আমরা যেন ইসলামকে পিছনে না রাখি, বরং ইসলামকে আগে রাখবো আর জাতি আর গোষ্ঠীর মহব্বতকে পিছনে রাখবো। এরকম হওয়া উচিত সকল কি শুধু ইনশাআল্লাহ নাই, বাস্তবে পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। মার্কেটিং নিয়ে চক্কর মহিলারা, এই তো এখানে আস্তাগফিরুল্লাহ আলী, যারা মার্কেটে কাজ করে রাত্রে 11:30 পর্যন্ত, আমার নিজের সাথে মন তারা অনেক কিছু বলেন, আমি অনেকটা শুনতে চাই না। কালকে আমাকে একজন বলছিল, আমি বললাম আমার দাঁত জানা আছে, বুঝতে পারছেন? বললাম আমার জানা আছে, আই নো আমার জানা আছে, আমার কোনো বলার দরকার নেই, আমার খারাপ লেগেছে, বুঝতে পারলেন? এরকম পরিস্থিতি মহিলা পর্দার সাথে যদি থাকে তবু মার্কেট ভালো নাকি বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আহাব্বুল বিকা ইলা আল্লাহ মাসাহিবু ওয়া আবগাদুল বিকা ইলা আল্লাহ সুবহানাহু, সবচেয়ে পছন্দনীয় আর প্রিয় স্থান আল্লাহর কাছে মসজিদ। আলহামদুলিল্লাহ মসজিদে আমরা বসে আছি, আবার দোস্ত নিয়ে যদি হাদিসে সব পাবো ইনশাআল্লাহ, নাম বলছি তাই অল্প সময়ের দরজা আপনারা বসেন, খালিজ নিয়ে থাকবেন। আর সর্ব সবচেয়ে অপ্রিয় আর নির্দিষ্ট জায়গা আল্লাহর কাছে কোনটা? বাজার, বাজার মার্কেট। আচ্ছা বলেন তো এই হাদিসটি যদি পুরুষের জন্য হয়, পুরুষের জন্য না এই হাদিস, যদি পুরুষের ক্ষেত্রে সর্বনিকৃষ্ট স্থান সবচেয়ে অপ্রিয় জায়গা হয়েছে বাজার, তাহলে মহিলাদের জন্য কি হচ্ছে? হাদিস কি সহি মুসলিম হাদিস, শুধু বললেন না আমি আমার বউকে নিয়ে একটু ঘুরলেন, ঘুরলে মানুষ বলে হ্যাঁ সুন্দর বউ পাইছিল, সব নষ্ট করে দিল। আবার যদি চাকচিক্যপূর্ণ শোনেন এমন ভঙ্গিমা প্রকাশ করা নারীদের জন্য যাতে আরেকজন তার দিকে ঝুঁকে, এটাও জিরা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় তাহলে সে হচ্ছে ব্যভিচারিণী, যারা তার সুগন্ধি শুকবে তারা হচ্ছে ব্যবিচারী। সেই মহিলার গোর্খা হবে এরকম একদম খোলামেলা, এরকম হবে আট সাত আটসাত যেসব গোর্খা আপনার এগুলো গোর্খা নাকি এটা, এগুলো তো আরো অ্যাট্রাকশন সৃষ্টি করে, আরো আকর্ষণ। আল্লাহ হেফাজত করুন, যেটা শব্দ শুধু একটু শুনলে হয় না, দশ বছর বিশ বছর পুরা শুনছি, হাদিস শুনছি, আমল নাই, বাস্তবে আমল করার চেষ্টা করুন আপনারা। যদি মুসলমানেরা এরকম মুসলমান রয়েছে আমার আত্মীয়স্বজন আছে আলহামদুলিল্লাহ, এত দূরে যাওয়ার দরকার নেই, আমেরিকায় থেকে যদি তারা পর্দানশীল অবস্থায় থাকতে পারে, কথা বুঝতে পারছেন, লন্ডন থেকে যদি তারা একদম ইসলামী নির্দেশ অনুযায়ী পর্দাশীল হিসেবে থাকতে পারে, তাহলে আপনারা বাংলাদেশ আর ইন্ডিয়া থাকতে পারবেন না। আমাদের এটা হলো দুর্বলতা, দুর্বলতা। যদি তুমি ইসলামের উপর চলার কারণে পরীক্ষার সম্মুখীন হও, হালকা হালকা পরীক্ষা, এটা কি আসতে পারে? অনেকে বলে দাঁড়িয়ে যাচ্ছে পরীক্ষার সম্মুখীন, হারলি আমি পরীক্ষার সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন হয়ে যদি তুমি ঠিকই থাকতে পারো তাহলে কালকে আমাদের দিন তোমার হাসর হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সহ্য করা দরকার, শুধু বাতাসের বাতাস, বাতাসের দিকে এরকম এরকম করা উচিত না, গাড়ি শ্রম সই আবার আমাদের তৌফিক দিন। চেষ্টা বলছেন আগের কোথায় উচিত হলো মুসলমানদের জন্য এইসব কাপড় এইসব জুতা এগুলো ব্যবহার করা, যেন এইসব দিক দিয়ে আমাদের দেশে এগুলো অসৎ লোকের প্রভাব গলত লোকের তারা ফেসাদ সৃষ্টি করতে চায়, দিন বলে দিক ওদের অনুপ্রবেশ যেন আমাদের দেশে না ঘটে। চেষ্টা মন্ত্রণালয় কত বছর আগে বলেছেন মুজমল কথা 12 নম্বর খন্ড 333 পৃষ্ঠা, এটা এখানে উল্লেখ করেছে মুজিমুফতা 12 333 বলছেন যদি আমরা এরকম করতে পারি তাহলে আমাদের দিন নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না আলহামদুলিল্লাহ। এরপরে আর একটা স্থায়ী কবরের তো শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে স্থায়ী কবরের এই ফতোয়া, هل تجوز الصلاة في ثوب فيه صورة إنسان أو صور حيوان؟ وهل يجوز دخول بيت الخلاء بثوب فيه اسم الله؟ أي كفر قولي صلاة جائز جي كفر منشي شبي كنبا كنو جيبير شبي এই অবস্থায় যদি কাপড়ে বিসমিল্লাহ লিখা থাকে তো এই বিসমিল্লাহ লিখা কাপড় নিয়ে বায়তুল খানা বাথরুমে প্রবেশ করা কি যায়? অনেকে জিজ্ঞেস করে নিয়ে আসে আল্লাহ, আবার আমাদের যাওয়ার সময় জিজ্ঞেস করছিলাম মানে কখনো কখনো এরকম আছে না ওই কাপড়ে বিসমিল্লাহ লিখা এটাও ঠিক না, করো বিসমিল্লাহ অথবা আল্লাহ অথবা সৌদি আরবের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো শেষ বলছেন এই لا يجوز له ان يصلي في ملابس فيها صور ذات الالواح ذوات الارواح من انسان او طيور ان انعام او انعام او غيرها من ذوات الارواح মানুষ জন্য এমন লিবাস পরে রাইজা এসে জন্য সলাত সলাত পড়া জায়েজ নয় যে লিবাসে মানুষের ছবি কিংবা কোন জীবের ছবি, চাই পাখি চাই জীব জন্তু সাধারণ চতুষ্পদ জন্তু ইত্যাদি হোক, যারই মধ্যে রূহ আছে এরকম জীবের এরকম সৃষ্টির ছবি নিয়ে সলাত আদায় করা জায়েজ নয়। ولا يجوز للمسلم لبسها في غير الصلاه আর এসব কাপড় সলাৎ ছাড়াও পরিধান করা জায়েজ না, সলাৎ পড়াও জায়েজ না, আবার করা ছাড়াও এইসব কাপড় পরিধান করা জায়েজ না। বাকি ওখানে প্রশ্ন করা হয়নি যে যদি ছবি থেকে সওয়াব করে তাহলে কি হবে, হয়ে যাবে কি? وتصح صلاة من صلى في ثوب فيه صور مع الإثم في حق من علم الحكم الشرعي. صلاة হয়ে যাবে যদি কেউ জীবজন্তু বা মানুষের ছবি যুক্ত কাপড় পরিধান করে সলাৎ পড়ে নে, সে জানে এটা জায়েজ নয়, তাহলে সলাৎ হয়ে যাবে কিন্তু গুণা হবে, এটা পড়া যায় না। তাহলে যারা কাপড়ে যেমন ছবি আছে আপনাকে এসে প্রশ্ন করে যাইজ না যাইজ, তার মানে সে জানে এটা যাইজ না, তাই না? এই জন্য তো প্রশ্ন করে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মুসলমান জানে এটা, কোন জন্তুর ছবি যুক্ত কাপড় পরিধান করা যায় বেশিরভাগ মানুষ জানে, হয়তো বাইচান্স একজন দুজন তারা না। কিন্তু ওই যে বাইরে থেকে এসেছে কাপড় গেঞ্জি ওটাকে তোমরা কি বলো টিশা আনা আর কি করে আর কিছু বলে ফতোয়া উত্তোয়া ফতোয়া বলেন নাকি ফতোয়া কোনটা? আচ্ছা যে এইসব হয়তো অনেক কিছু আছে জীবের ছবি এরকম পাওয়া যায়, কারো কারো সেদিন দেখেছি একটা ছেলে এখানে বসেছে এরকম কি জানি পড়েছে হয়তো টি শার্ট পরা মেয়ে তো এতগুলো বুঝি না, তাই আমি আমার জানাই পড়ি এগুলা মনে করার এই আগে হয়ে যায় কি কি নিতাম ওইটা আমি নাম নাম বুঝি না, এটা কি কোনটা টি শার্ট আর কোনো হতো পার্থক্য বুঝি না, এমনি বললাম আমি তেমন গুরুত্ব দিই না, তুমি বুঝ যাই হোক এখানে পড়া ছবি আমি দোষ সময় আমি দেখেছি কিন্তু পরে আর স্মরণ হয়নি, ওই যে আমার প্রশ্ন প্রশ্ন বলে চলে গেছি সরাসরি দেখা গেছে এই জায়গায় বসছে। তো আমি যদি আপনারা দেখেন কাউকে আপনাদের উচিত হলো শুধু আমি কেন আপনাদের সকলকে বলা এরকম লেবাস করা কিনা জানিস না, যদি মনে করো যে সৌদি কোনো ছেলে যদি এরকম পরে বলি তাহলে মুশকিল আমাকে আরো নিয়ে ঠাক্কা দিল জুলুম করবে আছে কিনা একটা কথা বলবো না, ওকে বললো না কিন্তু যাকে বললে নিজের দেশি কত ইন্ডিয়া পাকিস্তান একটা কথা বললাম আরামসে নিয়ে এরকম কাপড় পরিধান করে যাই না, তুমি ইয়ে করো না রাগ করো না ভাই সরি বিধান যারা করলো হ্যাঁ মানে কিছু নিয়ে না বলতে পারবে কিনা সবাই বলাবলি করবে এমনি শুধু সব মনোহর হয়তো সব মনে করবে শুধু উস্তা আলাদা সব মামুন খান আর কি ইকবাল হানিফ আব্দুল শহীদ সব না আমাদের সকলের দায়িত্ব প্রত্যেকের নিজ তৌফিক অনুযায়ী আল্লাহর বিধান অপর পর্যন্ত পৌঁছানো প্রত্যেকের উপর ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললো আনি বলো হ্যাঁ না মাশাআল্লাহ এমন কাপড় যে কাপড়ে লিখা আছে বিসমিল্লাহ এই কাপড় পরে বেতন খালা বেতন খালা নাকি বাথরুমে আমারে অনুপ্রবেশ করা কি জায়েজ? তারা বলছেন লা লা ইয়াজুজ কিতাবাত বিসমিল্লাহ আলা থাওব, না না বলছেন বিসমিল্লাহ লিখা কাপড়ে জায়েজ নয়, কথা বুঝতে পারছেন? লা ইয়াজুজ কিতাবাত বিসমিল্লাহ আলা থাওব কাপড়ে বিসমিল্লাহ লিখা জায়েজ না, আল্লাহ লিখা জায়েজ না, ইমতিহাদ ইসমি তাআলা আর যে কাপড়ে বিসমিল্লাহ লেখা এই কাপড় নিয়ে বাইতুল খালায় অনুপ্রবেশ করা মাকরুহ, মাকরুহ হারাম বলেননি, বুঝতে পেরেছেন? যেভাবে আসছে ওইরকম হারাম বলতে হয় আর বুঝবো, মাকরুহ অপছন্দনীয় আমল, কারণ এর দ্বারা আল্লাহর নামে বেইজ্জতি হয়। যাই হোক, এইসব মশালা জরুরি কিনা, তাই আমাদের শ্রমণকে সচেতন থাকতে হলে এগুলো মসজিদে গেলাম দেখলাম একটা ছেলে এরকম নামাজ পড়ছে, কত কত অনেক সময় আছে বয়স্ক, তোমার বাংলাদেশি হতে পারে, ফিলিপিনে হতে পারে, মসজিদ হতে পারে, যথাসাধ্য আরেকজনকে বুঝানো, বলবেন না শুধু হুজুর কেন বলবো না, হুজুরের তো কাজকর্ম আছে না, অনেক সময় হয়তো সে বলতে পারছে না অন্য কারণে, তুমি চেষ্টা করো, তুমি তোমার যথাসাধ্য তোমার দায়িত্ব তুমি আদায় করো, তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে হবে, মানে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তার দিন বোঝার তৌফিক দান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে চলার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে মাফ কর, আমাদের আমাদের মা বাবাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর, আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত কর, মুসলমানদের হেফাজত কর, আয় আল্লাহ জালিমদেরকে পকড়াও কর, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন কাশ্মীরের মুসলমানদের উপর তুমি রহম কর, আয় আল্লাহ মুসলমানদেরকে মুসলমান হিসেবে চলার তৌফিক দান, আর তোমার তুমি আমাদের আয় আল্লাহ মুসলমানদের উপর থেকে তোমার এরকম পরীক্ষা অথবা আজাদ তুমি তুলে নাও ইয়া রব, আমাদের গুনাহগার করেন আল্লাহ, তুমি আমাদের উপর অন্য জাতীয়দেরকে আমাদেরকে চাপিয়ে দিও না, কাশ্মীর মুসলমানদেরকে আল্লাহ উদ্ধার কর, ইয়া রব কাশ্মীর মুসলমানদেরকে উদ্ধার কর, পাকিস্তানকে ইয়া আল্লাহ দিনের জন্য এগিয়ে যাওয়ার তৌফিক দান, আল্লাহ পাকিস্তানকে উপস্থিত সময় দিনের জন্য এগিয়ে যাওয়ার তৌফিক দান, কথা বুঝলেন তো, দিন এই সত্য দোয়া এবং করতে হবে, দিন সে যদি বলে আমি পাকিস্তান হিসেবে দেখা হবে, দিনের জন্য কাশ্মীরের মুসলমানকে সাহায্য করার জন্য তাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দাও, আমাদের সরকারকে তুমি হেদায়ত দাও, বুঝার তৌফিক দাও, মুসলমানদের সাথে থাকার তৌফিক দাও, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ এক করো, আমিন শরীফিনে হেফাজত করো, হে আল্লাহ ইয়েমেনের মুসলমান, শামের মুসলমান, ইয়ার বর্মার মুসলমান, সারা বিশ্বের মুসলমান যে যেখানে আমরা জর্জরিত অবস্থায় আছে, আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, এদেরকে উদ্ধার করো, আমাদেরকে উদ্ধার করো, আমাদের হেফাজত করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا وَاغْفِرْ لَنَا وَلِوَالِدِينَا وَلِجَمِيعِ الْمُسْلِمِينَ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْمَيِّتِينَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَصَلَّى اللَّهُمَّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ.